মাঝে যেন নড়ছে কড়া কেউ, দূরের নদী পাড়ে আছড়ে পড়ে ঢেউ, এ জেলখানা জুড়ে লাগানো ক্যানভাসে ছবিটা আধখানা শূন্যে চেয়ে আছে। ডায়েরিতে সাদা পাতা কিছু কেন লেখা নেই, ঘুমের এক নকশি কাঁথা ঢেকে দেবে যেন তোমাকে তোমাকে তোমাকে। ছবিটা আজখানা